الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين سورة الزمر بايشاهد جابوتو حمد ثنا الله رب العالمين الجنة এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকের পৃথিবী নিষ্ঠুরতার পৃথিবী, আজকের পৃথিবী মানুষের হৃদয় রুক্ষতার পৃথিবী, আজকের পৃথিবী হিংস্র হায়নাদের পৃথিবী হয়ে গেছে। তুচ্ছ কারণে মানুষ মানুষকে হত্যা করছে, কারণ ছাড়াই মানুষ মানুষকে হত্যা করছে, যাকে যা খুশি ভাষা গালিগালাজ করছে, মিথ্যা অপবাদ দিচ্ছে, দেশে দেশে অশান্তির বন্যা বয়ে যাচ্ছে। পার্শ্ববর্তী আমাদের আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলিম শিশুদের উপরে যে জুলুম চলছে, তো কোনো মানুষ বরদাস্ত করতে পারে না। আমরা টিভি দেখি না, যারা দেখেছেন তারা আমাদেরকে শুনেছেন কালকে আসার পরে, যে কোনো মানুষ সহ্য করতে পারে না। ছোট্ট বাচ্চা 1-1.5 বছর বয়সে একটু হাঁটতে শিখেছে, তাকে লাথি মেরে ফেলে দিচ্ছে দূরে, আবার বলা হচ্ছে দৌড়ি আমার দিকে আসো, দৌড়িয়ে আসছে, আবার লাথি মেরে ফেলে দিচ্ছে দূরে, আবার আসছে কাছে। এবার যখন ছেলেটি চিৎকার দিয়ে কাঁদছে, তখন উঁচু করে ঘাড় আর মাথা ধরে জোর করে মোড়া দিয়ে কট করে ভেঙে দিচ্ছে, অতঃপর তাকে আগুনে ছুড়ে মারছে। এ দৃশ্য দিয়ে তারা হাসতে হাসতে এটাকে আবার ইন্টারনেটে ছেড়ে দিচ্ছে। কোন মানুষ কি পারে? এদেরকে যদি মানুষ বলা হয় তাহলে অমানুষ কাকে বলা হবে? তাই আজকের কোরআন থেকে আপনাদের সামনে হৃদয়ের রুক্ষতা, তার কারণ ও তার প্রতিকার সম্পর্কে কিছু কোরআনের আয়াত এবং হাদিস তুলে ধরব, যাতে অন্তত মানুষের অন্তরে কিছুটা হলেও নরমি আসে, নম্রতা আসে, মানুষ মানুষকে মানুষ হিসেবে গণ্য করে। ওই ছোট্ট বাচ্চা অতি ইসলামও বোঝে না, বৌদ্ধও বোঝে না, এরপরও তার উপরে তারা এই জুলুম করে, তার কোন ধরনের? বৌদ্ধরা বলে অহিংসা পরম ধর্ম, ঠিক না? এটা কি অহিংসার লক্ষণ? মুসলিম শিশু তাদেরকে এ দুনিয়াতে বাঁচার অধিকার নাই? শুধু অহিংসার কেন, বাংলাদেশের এই শান্তির দেশেও কি অবস্থা হচ্ছে? পত্রিকা খুললেই নতুন নতুন তথ্য আপনার সামনে আসবে, গত জুমায় বলছিলাম মাত্র 100 টাকা, তো কামলা খাটার দাম বাকি আছে, চাইতে গেছে যুবক ছেলেকে বাড়ির সামনে সবার সামনে পিটিয়ে মেরে ফেলে দিছে একেবারে। কেন সে টাকা চাইতে আসলো, ওর প্রেস্টিজে লেগেছে। এগুলো কি নিষ্ঠুরতা নয়? ছেলে বাপকে হত্যা করছে, ভাই ভাইকে হত্যা করছে, মায়ের বুকের উপরে চড়ে ছেলে মাকে জবাই করে দিচ্ছে 1 বিঘা জমির জন্য, আর কি চান? এই যে ইলেকশন চলছে দেখেন না, কি সুন্দর হেডলাইন, ভাই ভাইয়ের বিরুদ্ধে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে, ছেলে বাপের বিরুদ্ধে, কাউন্সিলর পদে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জে, কি চমৎকার হেডলাইনগুলো আসছে। প্রচলিত এই তন্ত্রমন্ত্র মানুষকে এমনি করে পরস্পরে হানাহানি হিংসা অহংকারে মত্ত করে দিচ্ছে, ক্ষমতার মোহে ছেলে বাপকে মেরে দিচ্ছে, মিথ্যা অবাদ দিচ্ছে, একটু জমির জন্য হত্যা করছে। এর চেয়ে দুনিয়া না সাইতে ভালো ছিল। তাই সার্বজনীন এই অবস্থা দেখে এই পৃথিবীতে বেঁচে থাকাটাই এখন মনে হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর একটা বিপদ। কেউ কেউ বলেন বেঁচে থাকাটাই আমাদের জন্য চান্সের ব্যাপার, মরে যাওয়াটাই স্বাভাবিক। আসুন এ বিষয়ে আমরা দেখি আল্লাহ পাক কি বলছেন। সূরা জুমার 22 আয়াতে আল্লাহ বলছেন, আহমান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ পাক যার হৃদয়কে প্রশস্ত করে দিয়েছেন ইসলামের জন্য, সে ব্যক্তি তার প্রতিপালকের পক্ষ থেকে নূরের মধ্যেই বসবাস করে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মেহরবানি করে যার অন্তরকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, সে তার রবের নূরের মধ্যেই থাকে, নূরের উপরেই থাকে। কি যাতে পার মনে করেন নাকি? ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, ধ্বংস হল ওই সমস্ত রুক্ষ হৃদয়ের মানুষদের জন্য যারা আল্লাহ স্মরণ থেকে তাদের অন্তর দূরে থাকে। ফাউলাইকা ফি দালালিন মুবিন, এরা স্পষ্ট ভ্রান্তির মধ্যে রয়েছে। দূর অতীতে একবার স্মরণ করুন, মূসা আলাইহিস সালাতুস্সালামের সময় যখন কওমের একজন নেতার ছেলে তার চাচাকে হত্যা করেছিল সম্পত্তির লোভে, অতঃপর নিজেই বাদী হয়ে গোত্র নেতার কাছে আপিল করেছিল যে আমার চাচাকে হত্যা করা হয়েছে, আপনি বিচার করুন। নেতারা তো নেতাদের দিকে টেনেই সালিশ করে, কোনো মতেই নেতারা তাদের আর এক নেতার ছেলেকে হত্যা করার পক্ষে রায় দেয়নি। অবশেষে তারা নবী মুসার কাছে বিচারটা দিলেন। মুসা আলাইহিস সালাতুস্সালাম আল্লাহর হুকুমে বললেন, তোমরা একটা বড় ভালো গরু জবাই করো, গাভী জবাই করো, গাভী জবাই করে তার গোশত ওই মৃতদেহের উপরে মারো। কিন্তু ওরা এটা করবে না, ওরা জানে যে মুসা নবী, ও যা বলেছে ঠিক ঠিক হয়ে যাবে, ওই গাভী ঠিক হক কথা বলে দেবে, তাহলে আমি ধরা পড়ে যাব। খুব টালবাহানা করলো, একবার বললো কেমন গরু, তার রং কি, এই আবলতল করে করে অনেক দেরি করলো। অবশেষে একটা গাভী তাদের জবাই করতেই হলো। করার পরে যখন ওই গাভীর গোশত তাকে মেরে দেওয়া হলো, ওই মৃত ব্যক্তি জীবন্ত হয়ে গেল এবং বলে দিল আমাকে হত্যা করেছে আমারই ভাতিজা, অর্থাৎ যে এই মামলার বাদী। এই নাম শুনে বাকারা যে নামটা হয়েছে কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে, বাকারা মানে কি গাভী না, তো এই গাভী জবাই করে তার গোশত দিয়ে যে মৃত ব্যক্তিকে জীবন্ত করা হয়েছিল মুসা নবীর নির্দেশ অনুযায়ী, এই কারণে এটার নাম সুরা বাকারা হয়েছে। গাভীটি ছিল জোয়ান এবং সুন্দর, এজন্য আমরা বলি কওমের যুবকরা যতক্ষণ পর্যন্ত ভালো না হবে এবং আল্লাহর পথে নিজের জীবন যৌবন মাল দানকে কোরবানি না দিবে, ততক্ষণ পর্যন্ত জাতির কোনো উন্নতি হবে না। ওই গাভীটা জোয়ান গাভী, তাকে কোরবানির বিনিময়ে কিন্তু ওই মৃত ব্যক্তি জীবিত হয়েছে। আজও তেমনি নৈতিকতা সম্পন্ন আল্লাহ ভীরু যুবশক্তি এই রুক্ষ মৃত বাংলাদেশ এবং পৃথিবীর জমিনকে পুনরায় চেতনা সম্পন্ন করে তুলতে পারে, পুনরায় জীবন্ত করে তুলতে পারে যুবকদের কোরবানির বিনিময়ে। নিঃসন্দেহে যুবকদের হতে হবে আল্লাহ ভীরু। ইব্রাহিমের মতো পিতা চাই, ইসমাইলের মতো সন্তান চাই, তবেই তো দুনিয়া আবাদ হবে, নইলে হিংস্র বদমাশদের দিয়ে কশ্চিনকালে দুনিয়া সুন্দর হওয়ার কল্পনাই করা ঠিক নয়। এইখানে গিয়ে আল্লাহ পাক যে ব্যাখ্যাটা দিচ্ছেন ইহুদি নেতাদের, এই চাক্ষুষ দেখার পরেও ইহুদি নেতারা মুসার উপরে ইমান আনল না, তখন আল্লাহ পাক দুঃখ করে বলছেন সুম্মা কাসাত কুলুবুকুম ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দ কাসওয়া, তোমাদের অন্তরগুলো হয়ে গেল রুক্ষ শক্ত, এমন শক্ত ফাহিয়া কাল হিজারা পাথরের মতো শক্ত, আও আশাদ্দ কাসওয়া পাথরের চাইতেও শক্ত, কারণ আনহার পাথরের মধ্যে এমন এমন পাথর আছে যেখান থেকে ঝর্ণা প্রবাহিত হয়, পাথরের মধ্যে এমন পাথর আছে যেখানে গাছ উৎপন্ন হয়, যেখান থেকে পানি নির্গত হয়, আবার কোন কোন পাথর আল্লাহর ভয়ে পড়ে যায়, কিন্তু এরা এত হিংস্র ইহুদি নেতারা, ওটা কোনটাই হয় না, এত কিছু আল্লাহর নিদর্শন দেখার পরে ওরা আল্লাহর উপরে ইমান আনে না, আল্লাহকে ভয় করে না। এবার আপনি মিলিয়ে নেন আমাদের জীবনের সঙ্গে, কারণ আল্লাহ রাসূল বলেছেন লা তারকাবুন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, অবশ্যই তোমরা তোমার পূর্ববর্তী উম্মত ইহুদি নাসারাদের মতোই হবে, আর এজন্যই আমরা পড়ি সূরা ফাতিহাতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, আল্লাহ তুমি আমাদেরকে ইহুদিদের মতো মকজুব অভিশপ্ত জাতির মতো করো না, এবং খ্রিস্টানদের মতো পথভ্রষ্ট জাতির করো না। এটা প্রতি সুরে ফাতিহাতে আমরা এই প্রার্থনা আল্লাহর কাছে করি, অথচ আমরাই কিন্তু ইহুদি নাসারাদের মতো হয়ে গেছি, ওরা যেভাবে মানুষ মেরেছে মারার পরেও ইমান আনেনি, আমরা ঠিক একইভাবে হয়ে গেছি। কি কারণে মানুষের হৃদয়গুলো রুক্ষ হয়, আসুন আমরা সংক্ষেপে কয়েকটা বলি, কারণ বহু কারণ আছে। এক, ইমানি পরিবেশ থেকে দূরে থাকা, সুন্দর জমিনে সুন্দর গাছ হয়, মরুভূমি থেকে গাছ হবে হবে না, তো যতই সুন্দর বীজ বপন করেন মাটিটা শক্ত হয়, পানি না দেন, ঘিরে না দেন, কিছুই না হয়, রুক্ষ পরিবেশে কখনোই সুন্দর বৃক্ষ হতে পারে না, ঠিক অমনি করে অসুন্দর পরিবেশে সুন্দর সন্তান টিকতে পারে না। আপনাকে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে যে পরিবেশে আপনার সন্তান সুন্দর থাকবে, শুধু টাকা পয়সার জন্য আপনি বেদিন পরিবেশে সন্তান পাঠাবেন সেখানে যে সে দিনদার হবে নাকি, সে কিছু টাকা কামাই করবে, ও কারণ হবে, সে মুসা হবে না, লাভ কি আপনার ওই সন্তান দিয়ে। সেজন্য প্রথম কথা, আমাদের দেশের এখন পরিবেশ যেটা তৈরি হয়েছে রাজনৈতিক কারণে, মূলত পরিবেশগুলো হয়ে গেছে একেবারে বাজে পরিবেশ, হিংসা হানাহানিসা এখন কোনো কথাই এখানে নাই, সবাই কি করে একজনের উপরে একজন বড় হবে সেই চিন্তা আমরা আছি, যার ফলে আমাদের পরিবেশটাই নষ্ট, নেতাদের পরিবেশ আরো নষ্ট। এখানে বৃদ্ধ যুবক কোনো ব্যাপার না, সবার একই দুর্দশা হয়ে গেছে, অথচ এই বিষয়টি ছিল প্রথম, আপনাকে ইমানি পরিবেশ সৃষ্টি করতে হবে, সেই পরিবেশ থেকে দূরে থাকলে আপনি কখনই ভালো থাকতে পারবেন না। আল্লাহ পাক বলছেন আলম ইয়া আনাল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক ولا يكونوا كالذين اوتوا العلم من قبل اوتوا الكتاب من قبل فطال عليهم الامد فقست قلوبهم وكثير منهم فاسقون سوره হাদিদ 16 আয়াত। এখন কি তোমাদের সেই সময় আসেনি যে তোমাদের অন্তরগুলি আল্লাহর ভয়ে ভীত হোক? তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল তাদের অবস্থা এই হয়েছিল, তোলা আলাইহিম আমাদ, নবী চলে যাওয়ার পরে তাদের দীর্ঘ বিরতির ফলে কাসাত কুলুবহুম, তাদের হৃদয়গুলো শক্ত হয়ে গেছিল, কাসিরু মিনহুম ফাসিকুন, তাদের বহু লোক ফাসেক হয়ে গেছিল, পাপাচারী হয়ে গেছিল, অর্থাৎ যতদিন নবী থাকেন ভালো থাকেন, নবী চলে গেল বদমাশ শুরু হয়ে গেল, আর যত বেশি দূরত্বে চলে আসি আমরা তত বেশি হৃদয়টা শক্ত হয়ে যায়। এখানে হাসান বসরি একটা চমৎকার কথা আছে, উনি বলছেন ইখওয়ানুনা আগলা ইনদানা মিন আহলিনা ফাআলুনা ইযকুরুনানা দুনিয়া ওয়া ইখওয়ানুনা ইযকুরুনানা বিল আখিরা। হাসান বসরি বলছেন আমাদের নিকটে আমাদের বন্ধুরা অনেক অনেক বেশি মূল্যবান, আমাদের পরিবারের চাইতে, কারণ আহলুনা ইয়াজকুরুনানা দুনিয়া, আমাদের পরিবার আমাদের খালি দুনিয়ার কথা মনে করিয়ে দেয়, আব্বা টাকা লাগবে, পয়সা লাগবে, বাড়ি ভালো ভালো বাড়ি করে দেন, সাইকেল কিনে দেন, ঘড়ি কিনে দেন, গাড়ি কিনে দেন, এইসব তালি থাকে। ইখওয়ানুনা ইয়াজকুরুনানা বিল আখিরা, আমাদের ভাইরা আমাদেরকে আখেরাতের কথা স্মরণ করে দেয়, সেজন্য তারাই আমাদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ। ভাইরা কারা? হাসান বসরি যেমন মানুষ, তার বন্ধুরা তো তেমনই মানুষ। হাসান বসরি প্রখ্যাত তাবেঈ, তাবেঈ সাহাবি যারা ছিলেন নেককার মানুষ, তারা সবসময় কথায় কথা গেলে আখেরাতের কথাই বলতেন, ফলে অন্তরটা ভালো থাকত। একদিন ইবনে মাসউদ চলেছেন রাস্তা দিয়ে, সঙ্গে আনাস বিন মালিক আছেন, যাই তোমরা থামো, আমরা একটু আখেরাতের স্মরণ করি। বসে গেলেন। ইবনে মাসউদ বলছেন, দেখো মানুষ কেন দুনিয়াকে বেশি ভালোবাসে আর কেন আখেরাতে দূরে থাকে জানো? আপনি বলুন। বলে এই জন্য যে দুনিয়াটা সামনে দেখতে পায় টাটকা একবারে, আর আখেরাতটা দেখতে পায় না। আর যদি ওরা একবার আখেরাতকে দেখত, যদি জান্নাতের স্বাচ্ছন্দ্য সুরভি সম্ভার যদি একবার ওরা চোখে দেখত, কখনোই দুনিয়ার নামও করত না। কারণ আখেরাতে জান্নাতের একটা ছড়িয়ে রাখার জায়গা, সত্য পৃথিবী তার মধ্যে সব কিছু চাইতে উত্তম, কিন্তু এরা তো জানে না। যেহেতু আখেরাত দেখতে পায় না, এজন্য দুনিয়ার এসে আবল তল নিয়ে সে পাগল হয়ে থাকে। দেখেন তারা কিন্তু জিকির করতেন কিভাবে, চলতে চলতে বন্ধুরা একসঙ্গে বসে আল্লাহর স্মরণ করলেন এভাবে, আর আমরা জিকির করে কিভাবে হু হু হু হু করে ফানাফিল্লা পাকাবিল্লা হয়ে চলে যাই। এই জিকির আর ওই জিকির কি এক? জিকির অর্থ স্মরণ করা, সে স্মরণের জন্য আপনাকে অনুষ্ঠান দরকার নেই, যে কোনো সময় আপনি বসবেন। আর এই কারণে মিটিং মজলিস শেষে দোয়া পড়তে হয়, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই যে দোয়াটা কত চমৎকার! আল্লাহর রাসূল বলছেন, যদি কেউ মিটিংয়ের শেষে মজলিসের শেষে এই দোয়াটা পড়ে, তাহলে ওই মজলিসে থাকা অবস্থা যত নেকির কথা সে বলেছে, যত সুন্দর এবং ভালো কথাগুলো বলেছে, সব কথাগুলি তার আমলনামায় কিয়ামত পর্যন্ত মোহরাঙ্কিত হয়ে যায়। আর ওই মধ্যে যদি ভুল করবে, কোনো ভুল অন্যায় কথা বলে যে থাকে, তাহলে তার গুনাহগুলো আল্লাহ পাক নিজ গুণে ক্ষমা করে দেন। কিন্তু এই দোয়াটা আমরা যেহেতু চালু করেছি যুব সংঘের পক্ষ থেকে, এই জন্য অনেক হুজুরের রাগ করে পড়ে না, গালব সাহেব যাই করে সব বাদ, যাবো কোথায়। আগে হতো লম্বা লম্বা মোনাজাত হতো না, লোক বুঝুক না বুঝুক আমিন আমিন বলতো, এখন তা না, যার মোনাজাত সেই করেন। আপনার মনে কামনা, আপনার ছেলেটা অসুস্থ, তার চিকিৎসার জন্য তার রোগ আরোগ্য করাটাই আপনার কামনা। আপনার মনের কামনা আপনার মামলায় ফেসে গেছে, মামলা যেন জিততে পারি। আপনার মনের কামনা আর এক রকম, এক একজনের এক এক কামনা বাসনা। অথচ ইমাম সাহেব বলে দিল কি অবতল পড়ে গেল, আমি আমিন আমিন বলেই চলে গেলেন। তা আপনার কথা কি ইমাম সাহেব জানে? চলছে, চলবে, এটাই হলো দেশের রেওয়াজ। এটা করতে না পারলেই আমাদের পক্ষে অনেক অনেক আহলেজ মসজিদেও যেও খোদবাতও পড়ে মরুক, ওখানে ইমামতি করারও জায়েজ হবে না, যেহেতু আমি সালাত শেষে দলবদ্ধ মোনাজাত করি না। আসেন কোন দেশে, আমরা আবার আহলে হাদিস বলছি, কত অহংকার আমাদের, আমরা আহলে হাদিস, হাদিসের ধার গাছে আমরা নেই, কিন্তু আমরা আহলে হাদিস। দুনিয়াটা কোথায় চলছে আস্তে আস্তে, এই দোয়াটা আমরা যখন চালু করলাম, তখন আস্তে আস্তে এখন সারা দেশে কিন্তু আলহামদুলিল্লাহ বৈঠক ভঙ্গের দোয়া হিসাবে এটা চালু হয়ে গেছে। হিংসা করুক বা যাই করুক, শত্রুরাও কিন্তু এখন এই দোয়াগুলো মেনে নিচ্ছে, আর ওই দলবদ্ধ মনোজাত প্রায় উঠেই চলে গেছে। এরপরে এটা দিয়ে আমরা বুঝলাম যে এমন বন্ধু আপনাকে তলাশ করতে হবে যে বন্ধুরা আপনাকে আখেরাতের কথা বারবার স্মরণ করিয়ে দেয়, এমন পরিবেশ আপনাকে থাকতে হবে যে পরিবেশ আপনাকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয়। আর এই জন্য ছেলেদেরকে আমরা সংগঠন দিয়েছি, ভালো মানুষের সংগঠন, ভালো যুবকদের সংগঠন তোমরা করো, নাহলে মানুষের প্রবণতাই হচ্ছে সমাজবদ্ধ থাকা, জামাতবদ্ধ থাকা, এটা মানুষের স্বভাব ধর্ম, এটা থাকবেই। আপনি যতই যাই বলেন না কেন, মানুষ কখনোই সমাজবিহীন এককভাবে থাকতে পছন্দ করে না, আর যুবকরা তো আরও করে না। সেজন্য যুবকদের সামনে সুন্দর যুবকদের সংগঠন থাকলে তারা কিন্তু সবসময় সেই ভালো চিন্তার মধ্যেই থাকবে, সে খারাপ চিন্তা করার সুযোগ পাবে না। প্রথম কারণ এই হৃদয় রুক্ষতার, যে আখেরাতের চিন্তা দূরে থাকবে তার সাথীদের কারণে, অতএব তাকে আখেরাতমুখী সাথীদের সঙ্গে থাকতে হবে, সেখান থেকে দূরে গেলেই তার অন্তরটা শক্ত হয়ে যাবে। দুই নম্বর, ইমানদার নেতা থেকে দূরে থাকা, নেতাবিহীন কোন সমাজ চলে না, যে যাই বলুক না কেন। কাফেরও নেতা ছাড়া চলে না, মুসলমানরাও নেতা ছাড়া চলে না, নেতা থাকতেই হবে, কারণ সমাজের সবাই নেতা হবে না, কর্মী হাজার হাজার হবে, নেতা তো একজন হবে, হতেই হবে, এটা ছাড়া চলে না। মসজিদ ভর্তি মুসল্লি হবে, ইমাম তো একজন হবে, একজনের অধিক দুজন বা তিনজন হলেই তো জামাত হয়ে গেল, আপনি কিন্তু সাতাশ গুণ নাকি বেশি পেয়ে গেলেন। একা পড়লে তাই কি পাবেন? পাবেন না। তাহলে জামাতবদ্ধ জীবনের ট্রেনিং মুসলমানদের একবারে শুরু থেকেই। এখানে গিয়ে কিভাবে আল্লাহর রাসূলের মৃত্যুর পরে সাহাবীদের অবস্থা হয়েছিল এটা আপনি শুনেন। কাল সাহাবা বাদ ওফাতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা বলতেন নাহানু কাল গানাম ফিল লাইলাতি শাতিয়া, আমরা এখন হয়ে গেছি প্রচন্ড শীতের রাতে দিক হারা বকরির মতো, কোথায় কোন দিকে যাব, আমাদের নির্দেশ দেওয়ার মতন সেই মানুষটি দুনিয়া থেকে চলে গেছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মৃত্যুর পরে সাহাবীদের অবস্থা এরকম হয়েছিল, যতক্ষণ আবু বকর সিদ্দিক খলিফা আনা হয়েছেন ততক্ষণ তাদের মধ্যে স্বস্তি হয় নাই, শিগগির নেতা দাও, তারপরে যে জানাজা হবে। আল্লাহ রাসূলের জানাজা কি মৃত্যুর পরপরই হয়েছিল? তা কিন্তু হয়নি, 32 ঘন্টা, সোমবারে মারা গেছেন, বুধবারে জানাজা হয়েছে। কেন? নেতা নির্বাচন হয়নি, আগে নেতা চাই তারপরে জানাজা হবে। নেতৃত্বের ইমারতের যে গুরুত্ব, এসে আর কিছু বলার দরকার আছে? তাই সাহাবীরা বলছেন যে আমরা এখন মনে হচ্ছে প্রচন্ড শীতের রাত্রে পথ হারা বকরির মতো ঘুরে বেড়াচ্ছি, কে আমাদের নির্দেশ দেবে, সব পাগল মতো হয়ে গেছে, কান্নাকাটা শুরু করেছে। সেই সময় গুরু গম্ভীর স্বরে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলে সবার সামনে, তোমরা থামো, মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাত, ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্না আল্লাহ লা ইয়ামুত, আফা ইম্মাতা আও কুতিলা আনকালাবতুম আলা আকাবিকুম। হে জনগণ, হে শোক সন্তপ্ত সাহাবীরা, শুনে রাখো, যে ব্যক্তি মোহাম্মদের ইবাদত করতে, শুনে রাখো মোহাম্মদ মারা গেছেন, আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করতে, শুনে রাখো আল্লাহর কখনোই মরেন না। এবার তিনি কোরআন আয়াতটা পড়লেন, সূরা আলে ইমরান 149 আয়াত, আফা ইম্মাতা আও কুতিলা, যদি মোহাম্মদ মৃত্যুবরণ করেন অথবা নিহত হন, আনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি ইসলাম ছেড়ে পিছন থেকে চলে যাবে? এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে সাহাবীরা জেগে উঠলেন, আরে তো সত্যি তুই মারা গেছেন। উমর ফারুক দাঁড়িয়েছিলেন, ধপ করে বসে পড়লেন, আমি যেন মনে হলো আজকেই প্রথম আয়াতটা শুনলাম। আবু বকর এমন গুরু গম্ভীর স্বরে আমার কথা বললেন, আমরা সম্বিত ফিরে পেলাম। দেখেন নেতা কেন লাগে, উমরের মতো সাহাবি যেখানে, উসমানের মতো সাহাবি যেখানে, আলীর মতো সাহাবি যেখানে, আল্লাহ রাসূলের মৃত্যু সব পাগল পাড়া হয়ে গেছে, কিন্তু একজন মানুষ ধীরস্থিরভাবে এসে এমন চমৎকার একটা ভাষণ দিলেন, সমস্ত সাহাবিরা সম্বিত ফিরে পেল। পরেই তার হাতে বায়াত করে তার আমির হিসেবে তারা বরণ করে নিয়ে খলিফা কায়েম করে দিলেন, এবং তার মাধ্যমে ইসলামী খেলাফত শুরু হয়ে গেল। সব জায়গাতেই এটা প্রয়োজন। এই ধরনের নেতা যে সমাজে আছে তাদের সঙ্গে থাকাটাই আপনার জরুরি, যদি সেখান থেকে দূরে চলে যান অন্তরটা শক্ত হয়ে যাবে। অন্তর শক্ত হওয়ার তো গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কিন্তু এটাই, যেমন সংসারের পিতা বুড়ো মানুষ করে কিচ্ছু কাজে লাগে না, কোনোই কাজে লাগে না, কিন্তু ছাতা, ওটাই ছাতা, নৌকা চলছে, পিছনে একজন হাল ধরে বসে আছে, চুপচাপ কুচবাগের মতো, কোনো খারাপ কাজ নেই, কিন্তু হাল কিন্তু তার হাতে, দাঁড় বাচ্ছে, সে দাঁড় বাইছে, দশজন বিশজন দাঁড় বেয়ে যাচ্ছে, কিন্তু হাল ধরে আছেন একজন। যে কোনো বিপদে আপদে দেখি মুরব্বি কি বলেন, একটু বলার জায়গা তো তার আছে। এইভাবে একটা সমাজ সুশৃঙ্খল ভাবে চলে, আর যখন ওই নেতা না থাকবে তখন শেষ হয়ে যাবে। যান রাজনীতির ক্ষেত্রে, যখন জঙ্গিরা বলল আল্লাহ রাসূল আলী ইবনে আবু তালেবকে যে আপনি যারা আল্লাহর হুকুম মোতাবেক দেশ চালাচ্ছেন, আপনি তাদের কেন সহযোগিতা করছেন, কেন তাদের যুদ্ধ করছেন না, মুয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছেন না কেন? কারণ আল্লাহ ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো শাসন নাই, তা আপনি মানুষের শাসন মেনে নিচ্ছেন, সালিশি তিনজনকে দিয়ে সালিশ করছেন, এগুলো তো অন্যায়, আল্লাহ কিতাব থাকতে সালিশি কেন? তিনি জবাব দিলেন, দেখো যদি শাসক অযোগ্য যদি হয় তথাপি তাকে মেনে চলতে হবে, লাবুদ্দামিন ইমারাতিন বিদ্রাতান কানাত আও ফাজিরাতান, শাসন ক্ষমতায় নেককার লোক আসতে পারে, বৎকার লোক আসতে পারে, যদি বৎকার লোক আসেই যদি তবু সে কিছুই না করুক তোমার রাস্তাঘাট তো করে দেয়, বিচার রাস্তা তো করে দেয়, তোমার তো কিছু উপকার করে, আর বাকিটা যাদের তো করে না ওটা তুমি আল্লাহর কাছে চাও, তথাপি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। আবু বকর এই আলীর এই বক্তব্য তাদের পছন্দ হলো না, তারা হয়ে গেল সব জঙ্গি, আলীকে হত্যা করে ফেলল। ঠিক ওই আকিদা কিন্তু এখনও আছে, সরকার ফেরেশতা তো হবে না মানুষ তো হবে, যতই ভালো হোক মন্দ হোক তার আনুগত্য করাটাই প্রজাদের দায়িত্ব। এ বিষয়ে আল্লাহ রাসূলের দৃঢ়তিন ঘোষণা, অতু আদু ইলাইহিম হাক্কাহুম ওয়াসালুল্লাহ হাক্কাকুম, সরকার জালেম হোক আর যাই হোক তার হক তাকে দিয়ে দাও, আর তোমার হক আল্লাহর কাছে চাও, সাধ্যমতো সরকারকে সঠিক পথে পরিচালনার জন্য তুমি উপদেশ দাও, পরামর্শ দাও, বিদ্রোহ করো না। এই হাদিসগুলোকে মানে নাকি? সবাই এখন মাশাআল্লাহ নিজেই শক্তি হাতে নিচ্ছে, বোমা মারছে, গুলি করছে, হত্যা করছে, রক্তের বন্যা বয়ে যাচ্ছে দেশে বিদেশে, সর্বত্র ইসলামের নামে জঙ্গি তৎপরতা চলছে শুধুমাত্র এই অপব্যাখ্যার কারণে। অথচ হাদিস তো খালি একটা মানলে হবে না, বাকিটা তো মানতে হবে। যদি সত্যিকার নেতা সেখানে থাকতো বোঝানোর মতো তাহলে কোনো সমস্যা হতো না, নাই যেহেতু আমাদের সমাজ বিশৃঙ্খলা, শুধু এই কারণে সারা বিশ্বের বিশৃঙ্খলা সমাজ, প্রচলিত ভোটাভুটির মাধ্যমে যোগ্য নেতা কশিন কালেও আসবে না, ওটা আল্লাহ সৃষ্টি করেন, বান্দা সৃষ্টি করে না, তাকে দিয়ে আপনাকে চলতে হবে। আল্লাহ পাকের মেহরবানি কার উপরে হবে আল্লাহ ভালো জানে, অথবা আপনার দায়িত্ব তাকে খুঁজে বের করা। আরেকটা কারণ হচ্ছে সে হৃদয় রুক্ষ হওয়ার, উত্তম এলেম থেকে দূরে থাকা। আমরা সবাই লেখাপড়া জানি, এমন লেখাপড়া শিখেছি যে লেখাপড়ায় আমার আখরাতে কোনো কল্যাণ দেয় না, যে লেখাপড়া আমাকে সেরা দুনিয়া লোভী হতে শিখায়, কেবল টাকা পয়সা ইনকাম করা শিখায়, আখরাত ইনকাম করা শিখায় না। যে জন্য আজকের পৃথিবীতে যত অশান্তি হচ্ছে, মূর্খরা কিন্তু পার্সেন্টেজ হিসাব করলে বলতে বলা পারে, 0.0 বলতে পারবেন, সব শিক্ষিত লোকেরাই করছে, কারণ তাদের কাছে যে শিক্ষা আছে সে শিক্ষা তাদেরকে কেবল আত্মকেন্দ্রিক হতে শিখিয়েছে, স্বার্থপর হতে শিখিয়েছে, নিঃস্বার্থ হওয়া শিখায় নাই। যার কারণে পৃথিবীর দিন দিন সাক্ষরতার হার বাড়ছে, দিন দিন অশান্তির হারও বাড়ছে। আমাদের বাবা দাদারা মূর্খ ছিলেন কিন্তু তারা অমানুষ ছিলেন না, আজকে আমরা শিক্ষিত হয়েছি অমানুষ হয়ে গেছি, বড়দের প্রতি সম্মান নাই, ছোটদের প্রতি স্নেহ নাই, নেতাদের প্রতি শ্রদ্ধাবোধ নাই, কি শিখলাম তাহলে জীবনে? ছোট্ট ছোট বাচ্চা যদি বলে তুই কবে যাবি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র দ্বারে অনার্স ফার্স্ট ইয়ার পড়ে কটুক বয়স হয়, 19 বছর 22 বছর 20 বছর বয়স, যদি জাস্টিস শাহাবুদ্দিনের মতো দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যেমন প্রেসিডেন্ট ছিলেন, এইরকম একটা উত্তম মানুষকে এই পর্যন্ত তার তুলনীয় কোন নেতা বাংলাদেশে আসেনি। আর ছোট্ট ছোট্ট ছেলে যদি মিছিল করে বলে শাহাবুদ্দিন তুই কবে যাবি, এই ভাষা তারা শিখায় তার কি মানুষ? আজ তো একে বলছে কাল তোমাকে তো বলবে, ক্ষিপ্ত কুকুর কার জন্যই ভালো নয়। আজকে ও ক্ষিপ্ত কুকুর তোমার পক্ষে লড়ছে, কালকে ও তোমার বিপক্ষে লড়বে। অতএব ছোট ছোট বাচ্চাদের নিয়ে এইভাবে হিংস্র তৈরি করা যারা করেন তারা যেমন দায়ী, সন্তানদেরকেও ঠিক তেমনি সাবধান হওয়াটা জরুরি, আর তাদের যারা পরিবারের প্রধান আছেন অভিভাবকরা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরিহার্য দায়িত্ব এটা, কোন অবস্থায় যেন এই সমস্ত নোংরা পরিবেশে সন্তানরা নাম এসছে। আর এদেরকে ইলম শিখাবেন, যে সমস্ত বইপত্র যে সমস্ত সাহিত্য মানুষকে আল্লাহর পথে নিয়ে যায় ওই সাহিত্য আপনি কিনে কিনে তাদেরকে পড়াবেন, বাড়িতে মেয়েদেরকে পড়াবেন, ছেলেদেরকে পড়াবেন, আপনার দায়িত্ব ওই সব সাহিত্য পড়ানো, না পড়ালে আপনি দায়ী হবেন। আজকাল ফেসবুক মানে জঙ্গল, ওখানে একবার ঢোকে সে আর মানুষ থাকে না, ওখানে ভালো পাওয়া যায় মন্দও পাওয়া যায়, মন্দগুলো বাছাই করে ভালোগুলো গ্রহণ করার সন্তান খুবই কম, কারণ মানুষ সাধারণত অপরাধ প্রবণ, মনটা চলে যায় খারাপের দিকে, তবুও চেষ্টা করবেন সাধ্যমতো বাঁচানোর জন্য, আন্দোলন সন্তান ধ্বংস হলে আপনি কিছু করতে পারবেন না। ইসলাম জগতে বড় বড় মনীষীরা বই লিখে গেছেন, তার মধ্যে এসব বিষয়ে আখেরাতের চিন্তা যেসব কিতাবের মধ্যে আসে সেগুলো আরবিতে লেখা সমস্যা সেখানে, আমরা এখন সেখান থেকে বাংলাগুলো এনে এনে দিচ্ছি, দয়া করে একটু চেষ্টা করে পড়ার চেষ্টা করবেন। কারণ বাংলা ভাষায় এসব কিতাব নাই। ইবনু কাইয়িমের কিতাব আরবিতে লেখা, ইবনু রাজব হাম্বলের কিতাব আরবিতে লেখা, ইবনু তাইমের কিতাব আরবিতে লেখা, এসব বই থেকে কিছু গ্রহণ করা দায়িত্ব ছিল আমাদের। কিন্তু আরবি জানেন বা কজন, আর আরবি পড়ার পরে অনুবাদ বোঝেন বা কজন, অনুধাবন করাই তো কষ্ট। যে দেশের মানুষ আজ পর্যন্ত কোরআন শেখে নাই, সে দেশের মানুষ ইবনে তাইমের কিতাব পড়বে কোথেকে? এজন্য আমরা খুব কঠিন অবস্থার মধ্যে বসবাস করছি। শিক্ষার হার বাড়ছে কিন্তু মানুষের হার বাড়ছে না, বিষয়গুলো খেয়াল রাখবেন। এ বিষয়ে একটা ছোট্ট কবিতা আপনাদের শুনিয়ে দেয় আরবিতে। আহলুল হাদিস হুম আহলুর রসুল ওয়াইন লাম ইয়াসহাবু নাফসাহু আনফাসুহু সাহেবু। যারা আহলুল হাদিস অর্থাৎ যারা হাদিসের অনুসারী, তারা আহলুর রসুল, তারা রসুলের অনুসারী। যদিও তারা রসুলকে দেখেনি, কিন্তু রসুলের নিঃশ্বাস প্রশ্বাসের তারা সাথী, অর্থাৎ যে কাজে তারা করে হাদিস অনুযায়ী করে। হাদিসটা কার? আল্লাহ রসুলের বাণী নয় কি? তার কর্ম নয় কি? যখনই আমরা একটা কাজ করি হাদিস মেনে যদি করি, এজন্য কবি বলেছেন আহলুল হাদিসদের সবচেয়ে বড় সৌভাগ্য এই, তারা যদিও আল্লাহ রসুলকে দেখেনি, রসুলের নিঃশ্বাসের সঙ্গে তারা সবসময় বসবাস করে, বলল আলহামদুলিল্লাহ। কথায় কথায় কিন্তু আমরা হাদিস খোঁজার চেষ্টা করি, এটা কি আমাদের সৌভাগ্য নয়? অন্যেরা ফেকা খোঁজে, হুজুর খোঁজে, পীর সাহেবের কি হুকুম তাই খুঁজে বেড়ায়। জি না, কোন পীর কোন ইমাম আমাকে সাফাত করবে না, করলে আমার রসুল করবেন। আর তারই হাদিস আমি প্রতি পদে পদে যদি মেনে চলতে পারি, তাহলে এটাই কি আমার জন্য স্বচ্ছ বড় সৌভাগ্য নয়? খেতে বসছি আলহামদুলিল্লাহ, কারণ আমার রসুল আমাকে বলেছেন খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলো, শেষে আলহামদুলিল্লাহ বলো, হাদিস নাকি? ব্যবসা করছি আমি, আরে বাপরে বাপ, আমার রসুল বলেছেন খবরদার, ইয়া ইয়াল তজ্জার আনতুন ফজ্জার, হে ব্যবসায়ীরা তোমরাই কিন্তু ফাসেক ফাজের, তোমরাই সৎ ব্যবসায়ী হলে আল্লাহর ডাইন হাতে মেম্বারে বসার সৌভাগ্য তোমরা অর্জন করবে। যখন হাদিসটা মনে আসবে তখন কি আমি অন্যায় করব? প্রতি পদে পদে যদি হাদিস আমাকে কন্ট্রোল করছে, প্রতি পদে পদে যেমন মৃত্যু পথযাত্রী পিতার ওসিয়াত যেমন সন্তানকে প্রতি পদে পদে ধাক্কা দেয়, ঠিক অমনি করে একজন মুসলমানের পদে পদে, বিশেষ করে আহলে হাদিস মুসলমান যারা, তাদের পদে পদে হাদিস তাদের গাইড করে। আর এজন্য কবি বলে ফেলেছেন আহলুল হাদিস হুম আহলুর রসুল, আহলুল হাদিসরা রসুলের অধিকারী, তাদেরই বাসিন্দা, তারই অধিবাসী, হাদিসের অনুসারী রসুলের অনুসারী। ঐল্লাম ইয়াসহাবু নাফসাহু, যদিও তারা রসুলের অস্তিত্ব দেখেনি, চেহারা দেখেনি, তার নিঃশ্বাস ধারা কিছু তারা কখনো যায়নি, কিন্তু আনফাসুহু সাহেবু, তার নফস অর্থাৎ তার নিঃশ্বাস প্রতি মুহূর্তে তাদের হাতে পায়ে চলায় ফেরায় সর্বায় এমনকি ঘুমানো অবস্থা তো সর্বাবস্থা তাদের সাথী হয়, এটাই তাদের সবচেয়ে বড় অহংকার। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সবাইকে প্রকৃত অর্থে হাদিসের অনুসারী হওয়ার তৌফিক দান করো। চার নম্বর কারণ, দুনিয়া নিয়ে মত্ত থাকা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাওলাইকা হুমুল খাসিরুন। এটা খুব গুরুত্বপূর্ণ একটি আয়াত, সূরা মুনাফিকুন 9 নম্বর আয়াত। হে বিশ্বাসীগণ, তোমাদেরকে যেন উদাসীন করে না ফেলে তোমাদের মাল সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততির মহব্বত আন যিকরিল্লাহ আল্লাহ স্মরণ থেকে। তোমাদের মধ্যে তারা এইসব নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, ওয়া ইয়াফআল যালিকা ফাওলাইকা হুমুল খাসিরুন, তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। মাল সম্পদ সন্তান সন্ততি আল্লাহর দেওয়া অপরন্ত নিয়ামতের নাম, এই নিয়ামত অবশ্যই আপনি ভোগ করবেন, কিন্তু এই নিয়ামত যেন আপনাকে জাহান্নামে না নিয়ে যায়, কারণ ইন্নামা আওলাদুকুম আমওয়ালুকুম ফিতনা, এটা তোমাদের জন্য একটা ফিতনা স্বরূপ অর্থাৎ পরীক্ষা স্বরূপ, সাবধান, এই পরীক্ষায় তুমি যেন পরাজিত হইও না। আল্লাহ রাসূল হাঁটছেন একদিন আব্দুল্লাহ ইবনে উমর তার সাথে, ছোট্ট ছেলে, উমর ফারুকের বড় ছেলে আব্দুল্লাহ। আল্লাহ রাসূল তার ঘাড়ে হাত দিয়ে বলছেন কুন ফি দুনিয়া কান্নাকা গরীব ও আবিরে সাবিল, হে আব্দুল্লাহ তুমি দুনিয়াতে বসবাস করো যেন তুমি একজন আগন্তুক মুসাফির, ও আবিরে সাবিল, তুমি যেন আগন্তুক নতুন এসেছো অথবা তুমি রাস্তার একজন মুসাফির। অদ্দা নফসাকা ফি আহলিল কুবুর, তুমি নিজেকে কবরবাসীদের মধ্যে গণনা করো, বলুন সুবহানাল্লাহ হামদি। চিন্তা করা যায়, ছোট্ট ছেলে, কতটুক বয়স? বদর যুদ্ধের সময় তার বয়স তো 15 হয়নি বলে তাকে আল্লাহ রসুল যুদ্ধে যেতে নিষেধ করেছিলেন, তাহলে কতটুক বয়স হলো? এতটুক ছেলেকে আল্লাহ রসুল আখরাতের ভয় দেখাচ্ছেন। আবদুল্লাহ খবরদার, তুমি দুনিয়াতে বসবাস করে জানো তো কার নাকি গরিব, তোমাকে কেউ চেনে না, তুমি আগন্তুক, আবেরে সাবিল, এত তুমি মুসাফের, তা মুসাফের চলতে গেলে যা টাকা পয়সা লাগে তুমি তাই সেটুকুই খালি নিয়ে সন্তুষ্ট থাকো। অদ্দা নফসুকা মিন আহলিল কুবুর, এবং কবর বাসীদের মধ্যে নিজেকে গণ্য করো, যে কোনো সময় তোমার আল্লাহর পক্ষ থেকে নোটিশ এসে গেলে তুমিও কবর বাসীদের মধ্যে চলে যাবে। অর্থাৎ যে ব্যক্তি সবসময় নিজেকে কবর বাসীদের মধ্যে গণ্য করে সে ব্যক্তি কখনোই আল্লাহকে ভুলতে পারে না, সে ব্যক্তি কখনোই দুনিয়াদার হতে পারে না, দুনিয়া নিয়ে মত্ত হতে পারে না। আল্লাহ রাসূল বলছেন লিকুল্লি উম্মাতিন ফিতনা ও ফিতনাতু উম্মতি আল মাল, প্রত্যেক উম্মতের জন্য ফিতনা রয়েছে, পরীক্ষা রয়েছে, আর আমার উম্মতের ফিতনা হলো মাল, কারণ আমার উম্মতি এত টাকা পয়সা মালিক হবে যে অবশেষে আখেরি জামানায় এমন হবে যে সে দান করবে কিন্তু দান করার লোক পাবে না, যার কাছে যাবে সে বলে কালকে আসলে নিতে হবে, আজকে আমার লাগবে না, এত টাকা পয়সা আখেরি জামানায় হবে। তাই আল্লাহ রাসূল বলছেন ওয়াইলুল মুকাফফিরিন, ধ্বংস হলো ওইসব অধিক উচ্চাভিলাষী ব্যক্তিদের জন্য, খালি আরো চাই আরো চাই আরো চাই, এত কিছু আছে তবু পেট ভরে না, তাদের জন্য আল্লাহ রাসূল ধ্বংস কামনা করেছেন। হ্যাঁ, যদি সে ওই অধিক আয় থেকে অধিক সাদাকা করে তাহলে ওটা তার ধ্বংস নয় বরং তার জান্নাতের কারণ হবে, বলুন আলহামদুলিল্লাহ। আপনি টাকা কামাই করেন যতবার করেন, কিন্তু ওই টাকাটা সাদাকার জন্য আয় করেন, নিজের পকেটের জন্য নয়। বাড়িঘর বানাচ্ছেন মাশাআল্লাহ, একটা দুটা পাঁচটা বাড়ি, আমরা একটা অফিস করতে পারি না, বহু কোটিপতি আহলেজ আছে, বহু কোটিপতি ভাই আছে ঢাকাতে, তার একাধিক বাড়ি, যদি একটা বাড়িও যদি আমাদেরকে অফিসের জন্য দেয় যেখানে সেটা দিনের দাওয়াতের কাজ হবে, এরকম একটা লোক আমরা আজ পর্যন্ত পেলাম না, বাড়ির শেষ নাই, শুধু ঢাকায় বাড়ি, একটা নেতার হিসেবে আমরা জানি ঢাকাতে বাড়ি, চট্টগ্রামে বাড়ি, কক্সবাজারে বাড়ি, কি বললে সুইজারল্যান্ডে বাড়ি, আমেরিকা দুটা বাড়ি, লন্ডনে তিনটা বাড়ি, একদম পেপার হিসাব বেরিয়েছিল, ওদের বাপ রে বাপ, ইনি গরিবের বন্ধু, এটা হলো আমার উম্মতের জন্য পরীক্ষা স্বরূপ, অথবা এই ফেতনা যেন আমরা না পড়ি। তিনি বলছেন মাজ এবানে যায় আনে উরসিলা ফি গনামিন বি আফসাদ আলাহা মিন হিরসিল মারই আলাল মালে ওয়া শারাফ লিদিনিহি, রাওয়াহু তিরমিজি। ক্ষুধার্ত দুটা বাঘকে যদি একদল বকরির পালের মধ্যে ছেড়ে দেওয়া যায়, তার অত বেশি ক্ষতি করে না ওই বকরির পালের উপরে, যত বেশি ক্ষতি করে একটা মানুষের মধ্যে মালের লোভ এবং পদমর্যাদার লোভ, এই দুটো জিনিস যত বেশি ক্ষতি করে, অত বেশি ক্ষতি ওই দুটো বাঘও করতে পারে না যারা ক্ষুধার্ত অবস্থায় সাগের পালের উপরে হামলা দিয়ে পড়েছে। আজকে কি তাই হচ্ছে না? একটু কাউন্সিলর হওয়ার জন্য কি করছে মানুষ, তার মেম্বার হওয়ার জন্য মানুষ কি করছে, এই জাতির জন্য ধ্বংস ছাড়া কি আছে? এগুলি ইহুদি নাসারাদের তৈরি রাজনীতি, এখানে ধ্বংস হতেই হবে, ওরা তো নিজেরাই মকজুব, আমাদেরকে মকজুব বানানোর চেষ্টা করে যাচ্ছে, সাবধান হওয়া লাগবে না? এখানে সবাই নেতা হবে, কাউকে নেতা হওয়ার সুযোগই দেওয়া যাবে না, ভাবখানা এই, যে জন্য বাধ্য আমেরিকা 4 বছর পরে 8 বছর পরে আর দ্বিতীয় নেতা করার জন্য আইন করে দিয়েছে, বাবা আর হতে পারবো না, সবাই তো নেতা হতে চায়, সবাইকে সুযোগ দেওয়ার জন্য 5 বছর পর পর যাতে নতুন নতুন লোক আসে সেই ব্যবস্থা করেছে, নাহলে কাউ ঠান্ডা করতে পারে না, ইসলামে এই বিধান নাই। আল্লাহ তাআলা ইন্না আনজালনাল মাল লিইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাহ ওয়ালাউ কানা লিইবনি আদম ওয়াদিয়ান ওয়াদিম মিন মালিন লা আহাব্বা ইলা সানিন ওয়া ইয়াকুনু ইলাইহি মাসালিস ওয়া লিইমলা জৌফা ইবনে আদম ইল্লা তুরাব সুমিয়াতুবুল্লাহ আলা মান তাব, রাও আহমদ বিসনাদ সহি। এটা হাদিসে কুদসি, আল্লাহ পাক বলছেন দেখো আমরা মাল নাজিল করেছি দুনিয়াতে সালাত কায়েম করার জন্য এবং জাকাত প্রদানের জন্য, কিন্তু হতভাগা মানুষ তাকে যদি এক ময়দান ভর্তি মাল দেওয়া হয় ও আর এক ময়দান চায়, 2 ময়দান ভর্তি মাল দেওয়া হলো ও তৃতীয় ময়দান চায়, মাটির ছাড়া ওর মুখ বন্ধ হয় না, তার মানে কি কবর যাওয়ার আগ পর্যন্ত ও খালি অধিক চায়, আল্লাহ কুমুত্তাকাস ওর হাত্তা জুরতুল মকাবের, আল্লাহ থেকে ভুলিয়ে রেখেছে ওকে খালি তাকাসুর, আরো চাই আরো চাই, অধিক আকাঙ্ক্ষা তাকে আল্লাহ থেকে ভুলিয়ে রেখেছে। হাত্তা জুরতুল মাকাবের, এমনি করে তোমরা কবরস্থানে পৌঁছে যাওয়া পর্যন্ত এটাই থাকবে, তাহলে কি আমরা কি সেটাই করবো নাকি? ধ্বংস হওয়া যাবে না তো, কারণ মরার পরেই তো আমাকে জান্নাতে যেতে হবে, দুনিয়া এত কামাগিরি করবো নাকি? অথবা যেটা বেশি থাকবে দান করে দিন। আজকে রোহিঙ্গারা মরতেছে, কালকে দেখছেন পত্রিকা, একজন মহিলা তার পাশে তার স্বামী, স্বামী নাই ভুল হচ্ছে, তার ছেলে হাতে একটা দামি কি বলে ওটার নাম আপনার কি দেন পকেটের মধ্যে কি থাকে মোবাইল, এরকম ধরে দাঁড়িয়ে আছে রাস্তার লোক যাচ্ছে ভিক্ষা চাচ্ছে, তো একজন কাছে গিয়ে দয়া হয়েছে, বলে ভাই আপনি কি শুধু আমি এই মোবাইলটা বিক্রি করব, কিন্তু কেউ নিচ্ছে না, কেন খুব দামি মোবাইল তো, কেন্দ্রে ফেলেছে লোকটা, বলে আমি ছিলাম রাখাইনে আরাকানে অত্যন্ত ধনী একটা মানুষ, আমি সবাইকে ভিক্ষা দিতাম, জীবনে আমি কখনো মানুষকে হাত পাতি নাই, আজকে আমি কিছুই নাই, একেবারে এক কাপড় বেরিয়ে পালিয়ে চলে আসছি, আসতে গিয়ে পরিবারের আর তিন চারটা সদস্য হারিয়েছি, ওই বর্মী খুনিদের হাতে তারা নিহত হয়ে গেছে, আজ আমার পকেট খালি, তো বাধ্য হয়ে আপনাদের সামনে এই মোবাইলটা ধরেছি, দয়া করে যদি কিনতেন আমার পরিবার তিন দিন খায়নি খেতে পেতাম। এই দৃশ্য বরদাস্ত করা যায়, ওটা কেন নিচ্ছে না লোক জানেন, ওটা তো ওর মধ্যে বর্মার ওই সেট নেট সব আছে, ওই বাংলাদেশে তো চলবে না। এই অবস্থা নিত্য নৈমিত্তিক ঘটনা চলছে সেখানে, তারপরে তো শুনলেন বাচ্চাটা কি করে ঘাড় মটকে দিয়ে মেরে ফেলতে আগুনে ফেলে দিচ্ছে, এই দৃশ্য দেখার পরও বাংলাদেশের মানুষটি এখনো দুলকুমা ভাত পেট বেরিয়ে খেতে পারবে? যাদের অন্তরে কোনো সামান্যতম দরদ আছে সে কখনো ওদেরকে না খাওয়াই নিজে খেতে পারে না। আমরা সেখানে ত্রাণ পাঠিয়েছি আলহামদুলিল্লাহ, প্রতিদিনই 500 টাকা 1000 টাকা আমরা সবাইকে দিচ্ছি, সাধ্যমতো দেওয়ার চেষ্টা করা হচ্ছে। গতকালকে একাংশ পাহাড়ের পারে উঠে অনেক কষ্ট করে উঠে সেখানে তাদের হাতে আমরা ত্রাণ পৌঁছে দিয়েছি, বলল আলহামদুলিল্লাহ। প্রতিদিন সেখানে আমাদের ত্রাণ চলছে, আপনারা যত দিবেন তত সেখানে যাবে, সবই হিসাব আছে অ্যাকাউন্টে, সবই যাচ্ছে সেখানে আর এক অ্যাকাউন্টে, সেখানে আমাদের সংগঠন আছে তারাই সেগুলি করছে, তারা ওই দেশের মানুষ তারা ওদের ভাষা বোঝে, আমরা তো বুঝি না অত ভালো। আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্য যে শুধু টেকনাফি পর্যন্ত আত্মহারিকের এজেন্ট আছে, বললাম আলহামদুলিল্লাহ। 1500 বহু লোক আহলাইস হয়ে গেছে, তারা আমাদেরকে কখনো দেখেনি, কিন্তু আমাদের এই ত্রাণ তৎপর দিয়ে তারা এতই খুশি, বলে এটাই তো আমরা চাচ্ছিলাম, কোন দলই তো আসছে না এখানে, সবুজ লজ্জা লম্বা লম্বা ওয়াজ সবাই করতেছে, কাজের বেলা কাউকে আমরা দেখি না। আমরা আপনাদেরকে আবেদন জানাচ্ছি, যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ুন, আমরা তো যেতে পারবো না সেখানে, কিন্তু কিছু টাকা দিয়ে যদি পৌঁছাতে পারি আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ আমাদের কোনো রাজনৈতিক ক্ষমতা ছিল না, তাই তোমার বান্দাদেরকে আমরা অন্তত কিছু টাকা দিয়ে হলে সাহায্য করেছি, এটা যেন আমাদের কালকে যদি মৃত্যু হয়ে যায় তবু তো আল্লাহকে বলতে পারবো। আল্লাহ ভাগ আমাদের সবাইকে তাদেরকে সাহায্য করার তৌফিক দান করুন। এখান থেকে বাঁচবেন কি করে? এই তো লোভ, এই লোভ তো বাঁচার তো উপায় নেই, বাঁচতে হবে আপনাকে, না বাঁচতে জান্নাত পাবেন না। বেশি বেশি মৃত্যুকে স্মরণ করুন, আকসারু যিকরা হাযিমিল লাযাত, তোমরা দুনিয়ার স্বাদ আল্লাহ ধ্বংসকারী বিষয়টিকে বেশি বেশি স্মরণ করো, সেটা কি আউয়াল মউত, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। দুই, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করুন, আলমান খাফা মাকাম রাব্বি জান্নাতাহুম, যে ব্যক্তি প্রতি মুহূর্তে আল্লাহর অস্তিত্বকে ভয় করে তার জন্য একটি জান্নাত, তার জন্য আল্লাহ পাক দুটা জান্নাত প্রস্তুত করা আছে। প্রতি মুহূর্তে আপনি আল্লাহকে ভয় করুন, যে কোনো মুহূর্তে আপনার নিঃশ্বাস চলে যাবে। আমার একটা বোন মূল্য পরশু দিন দুপুরে ভাত কাচ্ছে ছেলের পাশে বসে, ভাতটা লোকমা গালে তুলতে পারেনি, ছেলের কোলে ঢলে পড়লো, তার জন্য একটা ক্যাপসুল খাওয়াতে হয়নি। এই তো মানুষের জীবন, অতএব আল্লাহকে ভয় করুন, বেশি বেশি কবর জিয়ারাত করুন, জানাজার সংবাদ পেলে জানাজায় যান, দেখুন আজকে যে জানাজা পড়ছি কালকে আমার জানাজাও তার একজন পড়বে। মৃত্যুকে স্মরণ করার জন্য জানাজা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি জানাজা পড়েন সে এক কিরাত নেকি পায়, এক কিরাত হলে এক ওহদ পড়িবার সমান নেকি পায়, আর যদি কেউ জানাজার সঙ্গে যে কবর দেয় সে দুই কিরাত নেকি পায়। কেন বলা হয়েছে? শুধু এই কারণে যে যেন মানুষ মৃত্যুকে স্মরণ করে। আল খাওফ মিন সুউল খাতেমা, সবসময় ভয় করুন আমার শেষটা যেন ভালো হয়, কারণ কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ আমলটা ভালো তার পরকালটাও ভালো, সারা জীবন বড় দিনদার হলাম শেষ মুহূর্তটা যদি বেদিন হয়ে যায় আমার জীবনটা শেষ। অতএব আমাদের যেন শেষ আমলটা ভালো হয় এজন্য সবসময় আল্লাহকে যে প্রার্থনা করতে হবে, চেষ্টা করে যেতে হবে। আর যেসব কাজ করলে দিনের চেতনা বৃদ্ধি পায়, সেই সব কাজ আপনার বেশি বেশি করবেন। দেখলেন না মানববন্ধন করলে মানে সাহেব বাজারে মানুষ খুশি হয়নি, প্রত্যেকটা মানুষের মধ্যে ইমানের জাজবা বেড়ে গেছে, যে দেখছে সে খুশি, সে কিসের আহলাদিস কিসের হানাফি, যে কোনো মুসলমান যে কোনো মানুষ অন্তর থেকে দোয়া করছে আমাদের জন্য যে রাজশাহী আজ পর্যন্ত কোনো সাড়া শব্দ নাই, আজকে আপনারা যা করলেন আমাদের হৃদয় আনন্দে ভরে গেছে, দেশে বিদেশে সর্বত্র শিহরণ যাচ্ছে, হ্যাঁ এটি হলো ইমানি, ইমানের মজা। যে কাজ করলে ইমান তেজি হয়, তাজদ্দুদ হয়, ইমানের প্রতি মুহূর্তে তেজস্বিতা আসে, সেই কাজ আপনি করার জন্য চেষ্টা করবেন। যখনই দাওয়াত পাবেন কোন ইমানপূর্ণ কাজ করার জন্য, তখনই ঝাঁপিয়ে আসবেন, ডানিবে তাকাবেন না, কারণ এর মাধ্যমে আপনার ইমান বাড়বে। এই যে আমার বলছি রোহিঙ্গাদের সাহায্য করুন, এটা কি ইমান বাড়বে না? যত দিবেন ততই আপনার ইমান বাড়বে। অতএব আপাতত এই পাঁচটি বিষয় আপনাদের তুলে ধরলাম। এক, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করুন। দুই, সবসময় আল্লাহকে ভয় করুন। তিন, কবর জিয়ারত করেন, জানাজা পড়েন। চার, শেষটা যেন ভালো হয়, সে মন্দ পরিণাম থেকে সবসময় ভয় করুন, যেন মন্দ পরিণাম আমার না হয়। আর পাঁচ, সবসময় এমন ইমানি কাজে আপনি অংশগ্রহণ করুন যে কাজে ইমান প্রতি মুহূর্তে বৃদ্ধিপ্রাপ্ত হয়। আহলেদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুবসংঘ ইমান বৃদ্ধি করার জন্য সমাজে চেষ্টা করে যায়। যে কাজে ইমান নেই, যে কাজে পরকালের নেকি নাই, যে কাজে কোনো উপকার নেই আখেরাতে, সে কাজ আমরা সাধ্যমত বিরত থাকার চেষ্টা করি, কারণ দুনিয়া নিয়ে মত্ত হলে আমাকে আখেরাত হারাতে হবে। মানকানা ইউরিদ হারসা দুনিয়া নাসিদ্দাফি হারসিহি, আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি আখরাতের জন্য চেষ্টা করে তার ফসল আমরা বাড়িয়ে দিই। মানকানা ইউরিদ হারসা দুনিয়া ওতি মিনহা, যে ব্যক্তি দুনিয়ার ফসল কামনা করে তাকে দুনিয়াতে সব দিয়ে দিই। আমা লাহু ফিল আখরাতি মিন নসীব, আখরাতে সে কিছুই পায় না। পরিশেষে আল্লাহ পাকের বাণী আবার স্মরণ করে দিই। আল্লাহ বলেছেন আফা মান শারাহা সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, যে ব্যক্তির সিনাকে বক্ষকে আল্লাহ ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছেন, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, সে তার প্রভুর পক্ষ থেকে নূরের উপরে বসবাস করছে। আল্লাহ পাক আমাদের অন্তর্জগৎ যেন তৌহিদের নূরে আলোকিত করেন। আল্লাহুম্মা আমিন। ফাওয়াইলুল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, ধ্বংস হলো ওই সমস্ত রুক্ষ হৃদয়ের মানুষের জন্য যারা আল্লাহর স্মরণ থেকে সবসময় দূরে থাকে। উলায়েকা ফি দলালি মুবিন, এই লোকগুলি স্পষ্ট ভ্রান্তির মধ্যে রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে পথভ্রষ্টদের থেকে বাঁচান, এবং যাদের অন্তরটা জ্যোতির্ময় হয়ে আছে, আখরাতের আলোয় আলোকিত হয়ে আছে, আল্লাহ পাক আমাদের সকলকে তাদের সাথী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।